কসবা উপজেলার অন্তর্গত মঈনপুর হাই স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় 18তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত আইমায়ে মাসাজেদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত স্নেহের আদরের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে সালাতুল আসার পরে এসে আপনাদের সামনে দুই একটি কথাবার্তা কোরআন ও সুন্নাহ থেকে বলার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে সময় দিয়ে শ্রম দিয়ে দিনকে ভালোবেসে ওহিকে ভালোবেসে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার যে মহান রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে সকল ভাইরা এখনো আমরা বাহিরে রাস্তায় দোকানে ঘুরাফিরে আছি, আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আমরা আজকে আপনাদের এই এলাকার মেহমান এবং শুধু স্বাভাবিক মেহমান নয়, আপনাদের দিনই মেহমান। আপনাদের সামনে কোরআন এবং সুন্নার কথাবার্তা নিয়ে, কোরআন এবং সুন্নার আলোচনা নিয়ে আপনাদের সামনে আমরা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমরা এসেছি। আপনাদের দায়িত্ব ও কর্তব্য হল আমাদের উপযুক্ত মেহমানদারি করা, কারণ প্রত্যেক ইমানদারের দায়িত্ব কর্তব্য তিনি মেহমানের সম্মান করবেন, মেহমানের মেহমানদারি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, ফালইয়ুকরিম দাইফাহু, তার উচিত তার উপরে দায়িত্ব কর্তব্য হয়ে যায়, ফালইয়ুকরিম দাইফাহু, সে তার মেহমানকে সম্মান করবে, সে তার মেহমানের প্রতি সম্মান জানাবে, এটা তার উপরে দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মেহমানদের সম্মানার্থে আপনাদের কিছু সময় কোরআন এবং সুন্নার কথা শোনার জন্য জিকিরের মজলিসে ব্যয় করা দায়িত্ব কর্তব্য হয়ে গেছে। এজন্য সকল ভাইদের প্রতি অনুরোধ করব, ব্যবসা বাণিজ্য কাজকর্ম আমাদের পৃথিবীতে যতদিন আছি ততদিন চলতেই থাকবে, কিন্তু এই কোরআন ও সুন্নার আলোচনা প্রতিদিন পাওয়া যাবে না। এজন্য আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম কিছু সময়ের জন্য রেখে আমরা আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসার চেষ্টা করি, এই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। পরবর্তীতে এক সময় এই সময়কে আমরা হারিয়ে ফেলার জন্য অনেক আফসোস করেও আমাদের আফসোসটা কাজে আসবে না। এজন্য আমার সম্মানিত ভাইরা, আপনাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ যে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা আলহামদুলিল্লাহ চলতেছে, আপনারা প্যান্ডেলের ভিতরে এসে কোরআনের প্রতি সুন্নার প্রতি মহব্বত করে সম্মান দেখিয়ে বসে যান। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় আপনারা শুনেছেন, ঘোষণা দেওয়া হয়েছে জান্নাতের নাজ নেয়ামত এবং জাহান্নামের বেদনাদায়ক শাস্তি। এই দুটি খুবই ভয়ঙ্কর। একটি হলো নিয়ামতের দিক থেকে এত বেশি নিয়ামত যেটি কল্পনার বাহিরে। জান্নাত মানে এমন নিয়ামত যেই নিয়ামতের কল্পনাই করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলছেন, জান্নাত এমন এক বাগান, এমন এক উদ্যান, মালা আইনুন রাত, যেই জান্নাত এমন এক উদ্যান যেই জান্নাতকে কোনোদিন কোনো চক্ষু দেখে নাই। কোনো চক্ষু জীবনে এত উন্নত মানের বসবাসের স্থান, এত উন্নত মানের জায়গা কোন চোখ জীবনে কোনোদিন দেখে নাই। ওয়ালা আইনুন রাত, কোন চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জীবনে শুনে নাই, এমন কোন কান পৃথিবীতে নাই যেই কান জান্নাতের নিয়ামতের মতো নিয়ামত শুনেছে, এরকম কান পৃথিবীতে নাই। এবং এমন কোন মানুষের কালব নাই যে কালব জান্নাতকে চিত্রায়িত করতে পারে, জান্নাতের চিত্রায়ন মানুষের সামনে তুলে ধরতে পারে। সুবহানাল্লাহ, তাহলে কত বড় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার অপরদিকে জাহান্নাম এমন এক আযাবের নাম, এমন এক ভয়ঙ্কর শাস্তির নাম, যেই জাহান্নামের কথা শুনলে, জাহান্নামের বর্ণনা শুনলে, জাহান্নামের আযাবের কথা শুনলে গা শিহরে উঠে। এবং যেই আযাব যেই মাত্রা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই, পৃথিবীর মানুষ এই শাস্তির কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে কোনো জায়গায় জান্নাত এবং জাহান্নামের যখন বর্ণনা দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আগে জাহান্নামের বর্ণনা দেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দেন। কোরআনে কারিমের অধিকাংশ জায়গায় দেখা যায় আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়েছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে ইবাদতের তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ঘোষণা দিয়েছেন। একটা ঘোষণা হল, যদি কেউ এই তাওহীদ মেনে চলে, শিরক মুক্ত ঈমান গঠন করতে পারে, তাহলে তার জন্য আছে জান্নাত। আর যদি কেউ শিরক মুক্ত তাওহীদি ঈমান গঠন করতে না পারে, তার জন্য আছে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, হে দুনিয়ার সকল মানুষ, তোমরা তোমাদের রবের একমাত্র গোলামি করো। একমাত্র ইবাদত করো, একমাত্র গোলামি করো তোমাদের রবের। গোলামি করতে হবে কার? কথা কয় না দেখি কি আপনারা আমার কথা বুঝেন নাই? ইবাদত করতে হবে কার? হয় নাই কথাটা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। ইবাদত করতে হবে কার? একমাত্র বাদ দেওয়া যাবে না, একমাত্র বাদ দিলেই শিরক ঢুকে পড়বে। একমাত্র যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ থাকবে। একমাত্রটা যদি বাদ পড়ে যায় তখনই শিরক ঢুকে পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইছেন কিভাবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, একমাত্র গোলামি করব, একমাত্র ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বিপদে আপদে মুসিবতে যখনই কোনো সাহায্যের দরকার হবে তখনই সাহায্য চাইব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ, দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শব্দটি ব্যবহার করেছেন। ইয়্যাকা ইয়্যাকা দুইবার ব্যবহার করেছেন। নাবুদুর আগেও আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা ব্যবহার করেছেন, নাস্তাঈনের আগেও আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা ব্যবহার করেছেন। অর্থাৎ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, বিপদে আপদে মুসিবতে সাহায্য কামনা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। এই জন্য একমাত্র বলা যাবে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র তোমাদের রবের। গোলামি করতে হবে কার? একমাত্র আমাদের, যিনি রব। রবকে আল্লাহ পাক রবের পরিচয় সাথে সাথে দিয়ে দিয়েছেন। রবকে আল্লাযী খলাকাকুম, রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি তোমাদেরকে এত সুন্দর আকৃতিতে সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকেও যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তিনি হলেন তোমাদের রব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিচয় দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন মানে রব হলেন তিনি যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো আরামদায়ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই জমিনের উপর দিয়ে সারা দিন আমরা রাত দিন 24 ঘন্টা চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, জমিতে কৃষি কাজ করি, জমির উপরে কত কিছু করি, কিন্তু কোনো কিছুতে আমাদের সমস্যা তৈরি করে না জমিন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে আমাদের জন্য আরামদায়ক বিছানার মতো বানিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যাতে উপরের থেকে কোনো কিছু ক্ষতিকর কোনো জিনিস এসে আমাদেরকে ধ্বংস করে না দিতে পারে। মানুষ ঘরের ছাদ দেওয়া হয়, ঘরের উপর দিয়ে টিন দিয়ে ছাদ দেওয়া হয়, ইট দিয়ে ছাদ দেওয়া হয়, কেন? যাতে বৃষ্টির পানি ঘরের ভিতরে না পড়ে, যাতে রোদের তাপমাত্রাটা সরাসরি ঘরের মধ্যে না পড়ে, কোনো প্রকারের জট তুফানে কোনো জিনিস ঘরের মধ্যে এসে না পড়ে, অর্থাৎ সব ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করার জন্য ছাদ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে আরামদায়ক ভাবে বসবাস করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন, তিনিই হইলেন তোমাদের রব। والذي انزل من السماء ماء তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন, আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণের মাধ্যমে, বৃষ্টি নাজিলের মাধ্যমে তোমাদের খাওয়ার জন্য, তোমাদের রিজিকের জন্য যা কিছু দরকার সব কিছুকে সেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতর থেকে তোমাদের জন্য বের করে দেন। সুবহানাল্লাহ, জমিনের ভিতর থেকে মানুষের যত রকমের রিজিকের দরকার আল্লাহ রাব্বুল আলামিন সকল রিজিক জমিন থেকে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমার থাকার ব্যবস্থা করেছেন, যেই রব তোমার খাওয়ার ব্যবস্থা করেছেন, আর কি দরকার? যিনি বানাইছেন আবার থাকার ব্যবস্থাও করছেন, খাওয়ার ব্যবস্থাও করছেন, তো থাকা খাওয়া বানানি সব কে করছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তাআলামুন। খবরদার খবরদার, যে আল্লাহ তোমাকে বানাইছি, তোমার থাকার ব্যবস্থা করেছে, তোমার খাওয়ার ব্যবস্থা করেছে, জমিনে তোমাকে বেঁচে থাকার মতো ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, খবরদার সেই আল্লাহর সাথে জীবনে কোনোদিন জেনে শুনে শেরেক করিও না, সে আল্লাহর সাথে জীবনে কোনোদিন শেরেক করিও না। আল্লাহর সমকক্ষ কোন মাখলুককে, কোন সৃষ্টি জগৎকে বানাইও না, অর্থাৎ শেরেক করা যাবে না। ইবাদতের শেরেক যদি করো, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের হুমকি দিয়েছেন, আবার এর পরের আয়াতে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে যদি বান্দা একমাত্র আল্লাহর ইবাদত না করে, শেরেক করে, তার পরিণতি ফা ইল্লাম তাফালু। আল্লাহ পাক প্রথম কোরআনে কারিমের কথা বলছেন, কোরআনকে চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের মতো আরেকটা কোরআন বানায় নিয়ে আসো, কারণ আমি তোমাদেরকে এই কোরআন নাজিল করেছি তোমাদেরকে মেনে চলার জন্য, তোমাদের জীবনের সকল সমস্যার সবকিছুর সমাধান দিয়ে কোরআন নাজিল করেছি। এখন যদি তোমাদের সন্দেহ থাকে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই, ফাতু বিসূরাতিন মিন মিছলিহি, তাহলে এরকম কোরআনে কারীমের সূরার মতো আরেকটা সূরা বানাই নিয়ে আসো। প্রয়োজনে দুনিয়ার সকল কবি, সকল সাহিত্যিক সবাইকে তুমি সাথে করে নিয়ে আসো, তারপরেও কোরআনে কারীমের একটা সূরার মতো একটা সূরা বানাই দেখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোনোদিন জমিনের কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন, যদি সম্ভব না হয় কোনোদিন পারবাও না। ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। ভয় করো কিসের? জাহান্নামের। জাহান্নামকে ভয় করতে থাকো। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর। তো মানুষ তো জ্বালানি বুঝলাম, পাথর কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে পাথর দিয়ে জ্বালানি বানাবেন এই জন্য যাতে জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের তীব্রতা আরো বাড়তে থাকে। যেমন আমরা যখন আগুন জ্বালাই চুলার ভিতরে, আগুনের মাত্রা বাড়ার জন্য দেখবেন লাগড়ি দেওয়ার সাথে সাথে আবার আমরা বাহিরের থেকে তুষ নিক্ষেপ করি। তুষ চিনেন না আপনাদের এলাকা কি বলে? তুষ। একটু একটু তুষ মারি দিলে দেখবেন যে আপনার আগুনটা আরো তীব্র হয়ে জ্বলে উঠে, মানে আগুন বেশি জ্বলতেছে না, এমন সময় একটু তুষ নিক্ষেপ করবেন, দেখবেন যে আগুন আরো জোরে জ্বলে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামের তীব্রতা বাড়ানোর জন্য, জাহান্নামের উষ্ণতা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাথর, বড় বড় পাথর জাহান্নামের ভিতরে রেখেছেন। এই জাহান্নামের জ্বালানি হলো পাথরগুলো, পাথরের সাথে সাথে মানুষও। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, যুগে যুগে যে সকল মানুষেরা শিরক করত তারা পাথর দিয়ে তাদের মাবুদ বানাইতো, পাথর দিয়ে মাবুদ বানাইতো, মূর্তি বানাইতো পাথর দিয়ে দিয়ে। বিভিন্ন জায়গায় পাথর খোদাই করে পাথর দিয়ে দিয়ে তাদের দেবতা তৈরি করত, তাদের মাবুদদেরকে বানাইতো, ওই মাবুদের তারা ইবাদত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে, সাথে সাথে তাদের ওই পাথরের তৈরি মাবুদদেরকেও দেওয়া হবে, মাবুদদেরকে সহ একসাথে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক মানুষ এবং পাথরের কথা বলছেন। জাহান্নাম কার জন্য বলেন দেখি, জাহান্নাম কার জন্য বানিয়েছেন আল্লাহ পাক? উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই জাহান্নাম বানাইছি কাফেরের জন্য, কোন ইমানদারের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। জাহান্নাম ইমানদারের জন্য না, জাহান্নাম কার জন্য? কাফেরদের জন্য। কিন্তু কোন ইমানদার যদি বলে আমি জাহান্নামে যেতে চাই, কোন ইমানদার যদি কয় না আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই, তা আল্লাহ কি করবেন? আর জোর করি জান্নাতে দেওয়ার দরকারটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকেও কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। আজকে দেখেন আমাদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান জান্নাতে যেতে চায় না, কি বলো? জান্নাতে যেতে চায় না, কয় আমার জান্নাত দরকার নাই, জান্নাত দরকার নাই, ডাইরেক্ট বলে না, কিন্তু কাজে কর্মে প্রমাণ করে যে তার জান্নাত দরকার নাই। দেখবেন আল্লাহর বান্দারা নামাজ পড়ে না নিয়মিত পাঁচ ওয়াক্ত, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ার অর্থ হলো আমার জান্নাত দরকার নাই। পাঁচ ওয়াক্ত নামাজ যিনি পড়েন না তার অর্থ হলো তিনি আল্লাহর কাছে জান্নাত চান না। কারণ নামাজ না পড়লে, সালাত কায়েম না করলে জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদাসসিরের ৪২ ৪৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে, জাহান্নামে দেওয়ার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবেন, হায়রে মানুষ আবার জাহান্নামে আসে কেমনে? কারণ একজন মানুষ তো জাহান্নামে আসার কথা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কত নবী রাসূল পাঠাইলেন, আবার এই নবী রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কত আসমানি কিতাব পাঠাইলেন। এত আসমানি কিতাবের পরে এত নবী রাসূল আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়াতে আসার পরেও মানুষ কেমন করে জাহান্নামে যায়, এটা ফেরেশতাদের কাছে অত্যন্ত আশ্চর্যের বিষয়। ফেরেশতারা এই হিসাবটা মিলাইতে পারে না যে মানুষ আবার জাহান্নামে যাবে কেন, কারণ জাহান্নামে যাওয়ার তো কোনো কারণ নাই, কারণ জাহান্নামের সকল তথ্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে দিয়ে দিয়েছেন। এবং এই তথ্যগুলো পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আসমানি কিতাব পাঠিয়েছেন মানুষের কাছে, তারপরেও মানুষ কেমনে জাহান্নামে আসে? এই জন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, এই সাকারে এই জাহান্নামে তোমাদের আসার কারণটা কি? তখন জাহান্নামীরা অনেকগুলো কারণের বর্ণনা দিবেন, তার মধ্যে এক নম্বর কারণ যেটা তারা বর্ণনা দিবেন, তারা বলবেন, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলে উঠবে, আমরা জাহান্নামে আসার এক নম্বর কারণ হইল লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না, নামাজ কায়েম করতাম না, আমরা মাঝে মাঝে জুমার দিনে হাজিরা দিতাম, মাঝে মাঝে ঈদের দিনে হাজিরা দিতাম, মাঝে মাঝে জানাজার নামাজে হাজির হইতাম, মাঝে মাঝে শবে বরাতে শবে কদরে দুই এক রাত্রিতে হাজির হইতাম, মাঝে মাঝে কোন কোন সময় রমজানের দুই একটা তারাবির মধ্যে হাজির হইতাম, এর বাহিরে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত কায়েম করতাম না। তাহলে পাঁচ ওয়াক্ত সালাত যদি কেউ কায়েম না করে তাকে জাহান্নামে অবশ্যই যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন লামনাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো লামনাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়া। আর মুসল্লি কাকে বলে? যিনি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করেন তিনি মুসল্লি। এক ওয়াক্ত কায়েম করে, সাপ্তাহিক কায়েম করে, তারপরে মাঝে মাঝে কায়েম করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লি বলেন না। তাহলে আল্লাহর একজন বান্দা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে না, আল্লাহর একজন বান্দি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে না, তার অর্থ হলো আল্লাহর বান্দা এবং বান্দি জান্নাতে যেতে চান না। জান্নাতে যেতে চাইলে তিনি নামাজ কায়েম করবেন না কেন, নামাজ পড়বেন না কেন? তাহলে তিনি জান্নাতে যেতে না চাইলে আল্লাহ তার জান্নাত দেওয়ার দরকারটা কি? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। জান্নাত যদি আল্লাহর কাছে চাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ পাক জাহান্নাম মুমিনের জন্য বানান নাই। আল্লাহ পাক বলছেন আমি জাহান্নামকে বানাইছি শুধু কাফেরদের জন্য। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানানো হয়েছে শুধু কাফেরদের জন্য, মুমিনের জন্য না। কিন্তু মুমিন তারপরে জোর করে জাহান্নামে যেতে চায়। দেখবেন কিছু পোকা মাকড় আছে, এই পোকাগুলো কোন জায়গায় আলো জ্বালালে লাইট জ্বালালে আপনি যত ওয়াজ করবেন যত মানা করবেন শুনতে চায় না, দৌড়ায় গিয়ে আগুনের মধ্যে পড়ে। পড়ে না, এরকম কতগুলো পোকা আছে দেখবেন যে এগুলোর আপনি যত ওয়াজ করবেন যত মানা করবেন যত কিছু করবেন কিছু শোনে না, এগুলা আগুনের মধ্যে দৌড়ায় গিয়ে আগুনে জাপ দে, দৌড়ায় গিয়ে আগুনে জাপ দে। ঠিক এরকম কিছু মানুষও জমিনে আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দিয়ে আল্লাহর কিতাব দিয়ে সতর্ক করার পরেও তারা দৌড় দিয়ে ঝাঁপাই পড়ে জাহান্নামে যেতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এখানে জান্নাতের জাহান্নামের কথা বলছেন, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, কিসের ব্যবস্থা করছেন? জান্নাত। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়টা শর্ত দিবেন? কথা কয় না। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য কয়টা শর্ত দিবেন? ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তাহলে জান্নাতের সুসংবাদ পেতে হলে কয়টা জিনিস লাগবে? তো অনুবাদের মধ্যেই তো বললাম কয়টা জিনিস, দুটো জিনিস, একটা হলো আমানু আরেকটা হলো আমিলুস সালিহাত। দুটা কথা আল্লাহ পাক বলছেন, একটা হলো ইমান লাগবে আর একটা হলো আমলে সালেহ লাগবে। এই দুইটা না হলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। জান্নাত পেতে হলে ইমান লাগবে এবং আমলে সালেহ লাগবে, দুইটা শর্ত আল্লাহ পাক দিয়েছেন। প্রথম শর্তটি হলো ইমান, তবে এই ইমানটা হতে হবে শিরক মুক্ত তাওহিদি ইমান, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ভিত্তিক শিরক মুক্ত ইমান হতে হবে। ইমানটা যদি শিরক ওয়ালা ইমান হয়, ওই ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শুধু আমানু বলছেন, সূরা আল বাকারার এই আয়াতে আল্লাহ পাক জান্নাতের জন্য কি বলছেন, শুধু আমানু বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুধু ইমানদার বলছেন। কোরআনে কারীমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানুর ব্যাখ্যা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, কি সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। শুনেন, আমরা ওয়াজ করতে গেলে, আলোচনা করতে গেলে কমান করি না, বলি না, সবাই বলেন সুবহানাল্লাহ, চিৎকার মারে বলেন আলহামদুলিল্লাহ, আকাশ বাতাস কাবায় বলেন আল্লাহু আকবার। এগুলা সুন্নতের খেলাফ, এগুলা সালাফে সালেহিনদের মানহাজের খেলাফ। এজন্য আমাদের আলোচনার ভিতরে অনেক কিছু স্বাভাবিক আলোচনার থেকে পার্থক্য লক্ষ্য করবেন। এজন্য আমরা ইচ্ছা করলে অনেক কিছু স্বাভাবিক বক্তাদের মতো, প্রচলিত বক্তাদের মতো আমরা বলতে পারি না, কারণ আমরা চেষ্টা করি বক্তৃতার মধ্যে, আলোচনার ভিতরে মানুষ একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, মানুষ আমাদের বেশি দরকার নাই। লক্ষ লক্ষ মানুষ শ্রোতা হবে আমার, বক্তা হয়ে যাবে, মুহিব্বিন হয়ে যাবে, ওয়াজ মাহফিলে জায়গা হবে না, এটা জরুরি বিষয় না। জরুরি বিষয় হলো আমার আলোচনাটা হইতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে, সালাফে সালেহিনদের মানহাজের আলোকে। এই জন্য এই মানহাজের আলোকে যদি 10 মিনিটও আলোচনা করা হয়, সালাফে সালেহিনদের মানহাজের বাহিরে গিয়ে সারা রাত আলোচনা করার চাইতে উত্তম। এই জন্য আমরা যতটুকু আলোচনা করব ততটুকু শুধু কোরআনে কারিমের আয়াত বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস বলবো, এর বাহিরে কোনো গল্প গুজব, কিচ্ছা কাহিনী, হাসি তামাশা, ঠাট্টা, নাচ গান, এগুলো আমাদের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ থাকবে না। এজন্য আমরা অর্ডার দিব না যে সবাই সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, নাউযুবিল্লাহ কন, কিন্তু আপনি নিজের থেকে বলবেন, এই অভ্যাস আমাদের দেশে নাই। এজন্য শ্রোতারা সব চুপ করে থাকে, কারণ বক্তারা যখন গরম হই স্টেজ কাঁপায় কয় সুবহানাল্লাহ কন, তখন শ্রোতারা একবারে সুবহানাল্লাহ কয় আকাশ বাতাস কাঁপায়। এইটা সুন্নতের মানহাজের খেলাফ, সালাফদের মানহাজের খেলাফ। এজন্য আপনারা কথা শুনবেন, কোরআনের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, আর আল্লাহর জিকির করবেন। কোন আয়াত শুনলে সুবহানাল্লাহ বলবেন, কোনটা আলহামদুলিল্লাহ বলবেন, তবে অবস্থা অনুযায়ী। যেখানে সুসংবাদ আসবে জান্নাতের কি বলবেন, আলহামদুলিল্লাহ। জাহান্নামের ভয়ের কথা আসছে, আযাবের কথা আসছে, কি বলবেন, নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এই জন্য আয়াত এবং হাদিসের কথাগুলো বুঝতে হবে। তাহলে যখন বলা হবে যে জাহান্নামের কথা, তখন কি বলবেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি বলবেন? জি নাউযুবিল্লাহ। তো এটা বলতে কষ্ট হয় কেন? বলেন নাউযুবিল্লাহ, জোরে জোরে বলবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যতবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসবে, প্রত্যেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পড়বেন? দরুদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। দরুদবিহীন আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকিরের এই অন্যতম একটা জিকরুল্লাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেখা যায় দরুদও বন্ধ হয়ে গেছে। বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুপ করে থাকে, কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে না। এটা বলা লাগবে না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন। সবাই নিজের থেকে যতবার শুনবেন এই মাহফিলের শেষ পর্যন্ত প্রত্যেকবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত খালি কথার মধ্যে মহব্বত দেখাইলে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইতে হবে কাজে কর্মে, সুন্নতের এত্তেবার মধ্যে, সুন্নতের অনুসরণের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বার বার দরুদ পড়তে হবে। কবিতা পড়া না, দরুদ পড়া। দরুদ এবাদত, কবিতা এবাদত না। কিন্তু আমরা দেখা যায় দরুদ খুব কম পড়ি, কবিতা বেশি পড়ি। কবিতা পড়া গুনার কাজ না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা পড়তে পারেন, কিন্তু কবিতা এবাদত না। কবিতা যে কেউ বানাইতে পারে, আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, কিন্তু দরুদ কেউ বানাইতে পারে না। দরুদ ইবাদত, এইটা বানাবেন, এইটা দেখাবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখাই দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত তার উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে দরুদ পেশ করবে, সালাম পেশ করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাই দিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত। সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোন ওলি আউলিয়া বুজুর্গ কবি সাহিত্যিক পণ্ডিত মুহাদ্দিস মুফাসসির কারো কোনো অধিকার নাই তিনি একটা দরুদ বানাবেন, কারণ দরুদ একটা ইবাদত। ইবাদত কেউ বানাইতে পারে না, কিন্তু কবিতা সবাই বানাইতে পারবেন। এই জন্য কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস, দুইটা দুই জিনিস, দুইটা এক জিনিস না। কিন্তু বাংলাদেশে দুইটা এক জিনিস হয়ে গেছে। কবিতা পড়ি অনেকে মনে করে দরুদ পড়ছে, কারণ দরুদ কোনটা কবিতা কোনটা এটাই বুঝে না, দুইটারে এক মনে করে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এটা ইমানের অংশ, এটা ইমানের অঙ্গ। কিন্তু মহব্বতটা বুঝে শুনে মহব্বত করতে হবে, না বুঝে এমনি মহব্বত, কিন্তু দরুদ পড়ে না। নবীর নাম শুনছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এটা মহব্বত না। এই জন্য যতবার আজকের মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার, এই সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে বলছেন হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে বলছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, আল্লাহর কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে বিশাল বিশাল পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে নাই, অনেক গুনাহ করছে কিন্তু আল্লাহর সাথে শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, তাহলে যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার বান্দা আমার কাছে হাজির হবে, আমার সামনে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে ওই পরিমাণ রহমত নিয়ে আমার ওই বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, শর্ত একটা, আল্লাহর সাথে শরীক করা যাবে না। শরীক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য ইমানটা হইতে হবে শরীক মুক্ত ইমান, যে ইমানের সাথে কোনো শরীক থাকবে না। আরেকটা জিনিস লাগবে জান্নাতে যেতে হলে, কি লাগবে? ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে। ইমান আছে আমল নাই, কয় নামাজ পড়ে না, তাও আমাদের দেশে সবার কিন্তু ইমান খুব মজবুত আছে, খুব স্ট্রং, খুব শক্তিশালী ইমান আছে। আমি নামাজ না পড়লে কি, আমার ইমান কিন্তু খুব মজবুত, খুব শক্ত, এরকম ইমান, ইমান খুব মজবুত আছে কিন্তু আমল নাই, এই লোক জান্নাতে যাবে কিনা? যাবে, তবে প্রথম দফায় যাবে না, অনেক পরে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। ইমান যদি থাকে বাস্তবে, তাহলে ইমানের কারণে পরবর্তীতে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রথম দফায় আমলে সালেহ না নিয়ে গেলে, আমল না নিয়ে গেলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। আমল নিয়ে কবরে যাইতে হবে, আমল রেখে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়্যাত সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর কোন বান্দা যখন মারা যায়, ওই মাইয়্যাতের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। এক নম্বরে মাইয়্যাতের আহাল, মাইয়্যাতের ছেলে, মাইয়যাতের ভাই, মাইয়যাতের আত্মীয় স্বজন জীবিত থাকলে তারা কবরস্থান পর্যন্ত যায়। মাইয়্যাতের সম্পদ, মাইয়্যাতের মালও তার কবরস্থান পর্যন্ত যায়, সাথে মাইয়্যাতের আমলও তার কবরস্থান পর্যন্ত যায়। কিছুক্ষণ পরে দুইটা জিনিস আবার কবরস্থান থেকে ব্যাক করে পিছনের দিকে চলে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। যে দুইটা জিনিস চলে আসে, সেই দুইটা জিনিস হলো আহলুহু ওয়া মালুহু। তার আহালও চলে আসে, তার মালও চলে আসে, কিন্তু তার আমলটা তার সাথে তার কবরে থেকে যায়। সুবহানাল্লাহ, আমল তার কবরের সাথে হয়ে থেকে যায়। তবে শর্ত হলো ওই আমলটা হইতে হবে আমলে সালেহ। আল্লাহ পাক কিন্তু শুধু আমলের কথা বলেন নাই, আমলের সাথে আরেকটা শব্দ যোগ করছেন, সেই শব্দটা হইল ওয়া আমিলুস সালিহাত। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলছেন, আমলের সাথে সালিহাত শব্দটি সংযুক্ত করেছেন, অর্থাৎ ওই আমলটা হইতে হবে সালিহাত, যেই আমলটা আখেরাতের বাজারে চলে, আখেরাতের বাজারে চলে, এই আমলের নাম আমলে সালেহ। যেই নোট বাজারে চলে না, এটা হলো অসল নোট। যেমন 500 টাকার জাল নোট বাজারে নিয়ে গেল কেউ, যে নোট বাজারে চলে না, অথবা ব্রিটিশ আমলের কোনো টাকা এখন বাজারে নিয়ে গেছেন চলবে, পাকিস্তান আমলের কোনো টাকা চলবে না, এই যে নোটটা বাজারে চলে এটার নাম সলে নোট, আর যেটা বাজারে চলে না এটা অসল নোট। আখেরাতের বাজারে সব আমল চলে না, আখেরাতের বাজারে সব আমল দিয়ে জান্নাত পাওয়া যায় না। যে আমলগুলো আখেরাতের বাজারে চলে ওই আমলগুলোর নাম আমলে সালেহ। আখেরাতের বাজারে অনেকে অনেক আমল নিয়ে যাবে, কিন্তু সব আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক বস্তা বস্তা আমল নিয়ে যাবে কিয়ামতের দিন। আব্দুল্লাহ ইবনে উবাই যিনি মুনাফিকের লিডার, তার কি আমলের অভাব আছে? অনেক আমল নিয়ে যাবে, কিন্তু আমল হলো অসল আমল। আবু জাহেলের অনেক আমল আছে, সেই আমল নিয়ে যাবে, কিন্তু আমল হলো অসল আমল। আবু লাহাবেরও অনেক আমল আছে, সেই আমল নিয়ে যাবে, কিন্তু সেগুলা অচল আমল। আবু তালেবেরও অনেক আমল আছে, সেই আমল হলো অচল আমল। আব্দুল মুত্তালিবেরও অসংখ্য আমল আছে, সেই আমল নিয়ে যাবে, এগুলো অচল আমল, ওগুলো আখেরাতের বাজারে চলে না, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, মান আমিলা আমালাম লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন লোক যদি এমন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমি নবীর সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা আখিরাতের বাজারে বাতিল, আখিরাতের বাজারে প্রত্যাখ্যাত, এটা আমলে সওয়ালে হবে না। তাহলে কোন আমলগুলো আমলে সওয়ালে? যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন, ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত তার সাহাবীদের মত করলে ওই আমলের নাম আমলে সালেহ। জান্নাত পাইতে হইলে এই আমল লাগবে, জান্নাত পাইতে হইলে আমলে সালেহ লাগবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো আমল লাগবে। নিজে বানায় বানায় আমল বানাইলে, নিজে বানায় বানায় দরুদ বানাইলে, নিজে বানায় বানায় জিকির বানাইলে, নিজে বানায় বানায় বিভিন্ন খতম বানাইলে, বিভিন্ন ইবাদত বন্দেগি বানাইলে, ওই ইবাদত ওই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমলে সওয়ালে লাগবে, আমলে সওয়ালের বাহিরে গেলে ওই আমল কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন, দুইটা জিনিস যদি থাকে তাদেরকে কিসের সুসংবাদ দেন? জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের বর্ণনা আসছে প্রত্যেকটা জায়গায় এই কথাটা আল্লাহ পাক জান্নাতের সাথে বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এমন এক বাগান, এমন এক বাগান উদ্যান, যেই বাগানের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নহর দিয়ে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, শুধু নহর আর নহর, চতুর্দিকে জন্নাধারার মতো নহর, কোন জায়গায় লেকের মতো, হ্রদের মতো নহর, বিভিন্ন রং বেরঙ্গের নহর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইছেন। কোন জায়গায় শুধু দুধের নহর, কোন জায়গায় শুধু মধুর নহর, কোন জায়গায় শুধু মিষ্টি পানির নহর, বিভিন্ন রকমের নহর, বিভিন্ন রকমের ঝর্ণা, বিভিন্ন রকমের পানীয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইছেন। সুবহানাল্লাহ, মানে জান্নাতটা একটা মনোরম দৃশ্যের দ্বারা সাজানো, যেদিকে তাকাবে সেদিকে শুধু নহর আর নহর দেখতে পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে জান্নাতের সবচেয়ে বড় সিফাত যেটা বর্ণনা করছেন কোরআনে সবচেয়ে বেশি, সেটা হলো তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন তেলাওয়াত করলে দেখবেন যত জায়গায় জান্নাতের কথা আছে পাশে এই কথাটা আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, নহর প্রবাহমান আছে, শুধু নহর আর নহর জান্নাতের ভিতরে। এরপরে আল্লাহাক বলছেন জান্নাতের খাবারেরও কিছু বর্ণনা দিচ্ছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে এমন খাবার রেখেছেন, এমন ফল ফলাদি রেখেছেন, যেই ফল ফলাদি গুলো দেখতে দুনিয়ার ফল ফলাদির মত মনে হইতে পারে, অর্থাৎ জান্নাতের ফল ফলাদির কিছু নমুনা আল্লাহ দুনিয়াতেও দিছে। দুনিয়াতে আমরা যে সকল ফল খাই, আঙ্গুর খাই, আপেল খাই, কমলা খাই, বিভিন্ন ফল খাই না, এই ফলের মতো ফল জান্নাতের ভিতরেও আছে। সুবহানাল্লাহ, কারণ দুনিয়াতে আগে খাই মজা না বুঝে আপনি জান্নাতের মজা বুঝবেন কেমনে? এই জন্য আল্লাহ পাক একটা স্যাম্পল দিয়ে দিছে যে আগে একটু খাই দেখো। দোকানে ফল কিনতে গেছেন, আপনি জিজ্ঞেস করেন ভাই দাম কত, দোকানদার কয় দাম পরে আগে একটা খাই দেখেন, কয় না কয় কোনো দামই নাই, খাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে এমন ফল ফলাদি দিয়ে সাজাইছেন, সেই জান্নাত পাওয়ার জন্য বান্দার ভিতরে তামান্না তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা বিনা পয়সায় খাই দেখ, আগে খাই দেখ, দাম দর লাগবে না। দেখেন আল্লাহ পাক নিজের থেকে বানাই দিতেছেন, গাছের ভিতর থেকে, লতা পাতার ভিতর থেকে কি সুন্দর সুন্দর ফল ফলাদি বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আঙ্গুর গাছ দেখছেন, হ্যাঁ, কোথায় দেখছেন আঙ্গুর গাছ? মাশাআল্লাহ, তায়েফে গেলে দেখা যায় তায়েফে সুন্দর আঙ্গুরের বাগান, আরো বিভিন্ন জায়গায় আছে সুন্দর সুন্দর আঙ্গুরের বাগান, আরো কত ফল ফলাদির বাগান। আল্লাহ আকবার, আল্লাহ পাক জান্নাতের ভিতরেও এইরকম ফল ফলাদি রাখছেন, কালার গুলো দেখতে এরকম মনে হবে, কিন্তু দুনিয়ার ফল ফলাদি জান্নাতের ফল ফলাদি দুই রকম। দুনিয়ার গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমের স্বাদ, একই রকমের মজা, কিন্তু জান্নাতের গুলো এক কামড় দিলে এক ধরনের মজা, এক কামড় দিলে এক ধরনের স্বাদ। সুবহানাল্লাহ, প্রথম কামড় দিছেন আপেলের মধ্যে একরকম, দ্বিতীয়বার দিছেন আরেক স্বাদ, তৃতীয়বার দিছেন আরেক স্বাদ, চতুর্থবার দিছেন আরেক স্বাদ, প্রথমবারের স্বাদের সাথে আরেক স্বাদের মিল নেই। সুবহানাল্লাহ, অর্থাৎ একই ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক রকমের স্বাদ রেখেছেন। সুবহানাল্লাহ, এটা হলো দুনিয়ার ফলের মধ্যে আর জান্নাতের ফলের মধ্যে পার্থক্য। কিন্তু অনেকগুলো ফল দেখতে দুনিয়ার এগুলোর মতই মনে হবে, তখন তারা বলবে হা আল্লাযী রুযিকনা মিন কাবল, এগুলো তো আমরা দুনিয়াতেও খাইছি, ও এগুলো তো আমাদের আম, দেখে মনে হবে ও এগুলো তো আমাদের রাজশাহীর আম, ও এগুলো তো আমাদের ওই এলাকার আম, দুনিয়ার ফলের মতো মনে হবে, কিন্তু খাওয়ার সময় দেখা যাবে এক একটার স্বাদ এক এক রকম। সুবহানাল্লাহ, আরেকটা পার্থক্য হলো জান্নাতের ফলগুলো আমরা দুনিয়ার ফলগুলো যখন খাইতে থাকি, আমাদেরকে কমলা যদি একসাথে দেওয়া হয় পঞ্চাশটা, কয়টা খাইতে পারবেন কমলা, কয়টা খাইতে পারবেন সর্বোচ্চ? জি এক হালি, মাশাআল্লাহ। তাহলে এই এলাকার ভাইয়েরা বেশি খাইতে পারে না দেখা যায়, তাহলে সর্বোচ্চ চারটা খাইলেন। কিন্তু জান্নাতের ফলের অবস্থাটা এমন হবে আপনি একসাথে একশোটারও বেশি খাই ফেলবেন, মনেই হবে না কয়টা খাইছেন, মানে সেখানে আপনার কোনো লিমিটেশন নাই কয়টা খাইবেন, কারণ সেখানের ফ্যাট এটা এরকম ফ্যাট না, সেটা কিরকম। জান্নাতি মানুষের দৈর্ঘ্য হবে লম্বা হবে, সিত্তু নাজারা আন, লম্বা হবে ষাট হাত, কয় হাত? ষাট হাত। ষাট হাত লম্বা মানুষের ফ্যাট কয় হাত? একজন মানুষ আমরা হলাম কয় হাত? তিন হাত সাড়ে তিন হাত, তিন হাত সাড়ে তিন হাত মানুষের ফ্যাটও এরকম। তাহলে মানুষটা যখন হবে ষাট হাত লম্বা, ওই মানুষের ফ্যাটও তো হইব পাঁচ হাত, কি বলেন? তাহলে ওই পাঁচ হাতওয়ালা ফ্যাট, আবার দুনিয়ার ফ্যাটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হজম হওয়ার জন্য, এগুলার পরিপাক ঠিক মতো হওয়ার জন্য কত রকমের কত যন্ত্রপাতি কত কিছুর ব্যবস্থা করেছেন, কিন্তু জান্নাতের ফ্যাটের ভিতরে এত রকমের ব্যবস্থাপনার দরকার নাই, কারণ জান্নাতের ভিতরে এক নম্বরও নাই দুই নম্বরও নাই, এক নম্বর দুই নম্বর বুঝছেন তো, জান্নাতের ভিতরে প্রস্রাবও নাই পায়খানাও নাই কিচ্ছু নাই। তাহলে সেখানে ভিতরে ফ্যাটের ভিতরে এত যন্ত্রপাতিরও দরকার নাই, দুনিয়ার মধ্যে যেহেতু মানুষের প্রস্রাব পায়খানার দরকার আছে, এগুলো হজম হওয়ার দরকার আছে, পরিপাক ঠিক মতো হওয়ার দরকার আছে, এই জন্য অনেক যন্ত্রপাতি তো ফ্যাটের অর্ধেক মারি ফেলছে, কি বলেন? জান্নাতের ভিতরে এগুলোর দরকার নাই। আল্লাহ আকবার, জান্নাতের ভিতরে মনে মনে খাইবেন, খাওয়ার পরে একটা ডেকুর দিবেন খালি, ডেকুর দেওয়ার সাথে সাথে সব একবারে ক্লিয়ার, হজম আর কিচ্ছু নাই। এক গামলা খাইছেন প্রথম, জান্নাতে কিন্তু প্লেট গুলা এইরকম ছোট্ট ছোট্ট কাপ দিলে তো আপনার এক ঢোকো হবে না, বিশাল বিশাল কাপ, আর খাবারের প্লেট গুলা হবে বিশাল বিশাল গামলার মতো। এক গামলা খাইছেন, খাওয়ার পরে একটা ডেকুর দিবেন শেষ, আবার আরেক গামলা খান, এক গামলা কমলা খাইছেন একটা ডেকুর দিছেন, এক গামলা বেদানা খান একটা ডেকুর দিছেন, এক গামলা আপেল খান একটা ডেকুর দিছেন, বাস শেষ। তাহলে কি জান্নাতের মধ্যে সব খালি খাইতেই থাকবে নাকি? তবে এরকম হবে না যে সারাদিন চব্বিশ ঘন্টা খালি খাইতেই থাকবে, তবে আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতরে যত খাইবেন ডায়াবেটিস এর কোনো সম্ভাবনা নাই, প্রেশারের কোনো সম্ভাবনা নাই, শরীরে কোলেস্টেরল বাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, গ্যাস্ট্রিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, আলসারের কোনো সম্ভাবনা নাই, সুতরাং খাইতে কোনো ডর বই নাই। আল্লাহু আকবার, দুনিয়াতে দেখবেন আলহামদুলিল্লাহ যে সকল ভাইদের অনেক খাবারের জিনিস আছে খাইতে পারে না, যাদের দেখবেন ফ্রিজ ভর্তি খাবার খাইতে পারে না। কেন পারে না? ডায়াবেটিস এর ভয়ে খাইতে পারে না, প্রেশারের ভয়ে খাইতে পারে না, কোলেস্টেরলের ভয়ে খাইতে পারে না। খেতে গেলে মাপি মাপি খেতে হয়, অল্প অল্প খেতে হয়, ভয় লাগে। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ, যত খাবার মানুষ খাবে সেখানে চর্বিওয়ালা খাবার খাবেন কিন্তু শরীরের ভিতরে কোনো চর্বি জমবে না। সুবহানাল্লাহ, চর্বিওয়ালা খাবার জান্নাতে আছে কিনা? জি, জান্নাতের ভিতরে গরুর গোশত খাইতে চান, গরুর গোশত আছে। খাসি খাইতে চান, খাসিও আছে। মুরগি খাইতে চান, মুরগিও আছে। যত রকমের গোশত আছে, যত রকমের চর্বিওয়ালা খাবার আছে, সব খাবার জান্নাতে বরফ। কিন্তু যত খাবেন কোন খাবারে শরীরের ভিতরে মেদ জমবে না, শরীরের ভিতরে কোন রকমের কোলেস্টেরল জমবে না, শরীরের ভিতরে কোন রকমের রোগ ব্যাধি আক্রমণ করবে না। সুবহানাল্লাহ, জান্নাতের খাবারগুলো সম্পূর্ণ রোগ মুক্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখেছি শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ, কাদের জন্য? তাহলে শুধু ইমানদার হলেও হবে না, ইমানদারের সাথে সাথে মুত্তাকিনও হইতে হবে। জান্নাত পাইতে হলে ইমানদার তো হইতে হবে, হবে ইমানদার হলো প্রথম শ্রেণীতে আপনি ভর্তি হয়েছেন, ইমানদার হয়েছেন। কিন্তু জান্নাতে মানুষ হইতে হলে, জান্নাতের কোয়ালিটি সম্পন্ন হইতে হলে তাকওয়ার দিক থেকে উপরে উঠতে হবে, মুত্তাকিন হইতে হবে। মুত্তাকিন না হইলে আল্লাহ বলছে জান্নাত পাবেন না। জান্নাতটা শুধু মুত্তাকিনদের জন্য, অর্থাৎ ইমানদার মুত্তাকিন নাও হইতে পারে। ইমানদার নামাজ পড়ে না, এই ইমানদার কি মুত্তাকিন? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যদি ওই ইমানদারের ভিতরে থাকতো, ফজরের আজান দেওয়ার পরে আল্লাহর বান্দার ঘুমিয়ে থাকতে পারত না। সামান্য একটু বিমানের টিকেট যদি হয় রাতের তিনটায় একটা ফ্লাইট, আল্লাহর এই বান্দা যদি রাত্রে ঘুমায় 10 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর উঠে আর ঘড়ি দেখে, আহারে বিমান চলে যায় নাকি, এরকম উৎকণ্ঠার মধ্যে আছে, কতক্ষণে বিমানটা যদি ইফাকে দিয়ে ঘুমে ধরছে চলে গেছে। এখানে কসবা রেল স্টেশনে ট্রেন আসবে রাতের 2টায়, ঘুমাইছে বারবার উঠে উঠে খালি দেখে কোন ফাঁকে দিয়ে ট্রেনটা চলে যায়। দেখেন, তাহলে ট্রেনটা চলে গেলে, বিমানটা চলে গেলে ক্ষতিটা কি? ক্ষতিটা হলো সর্বোচ্চ কিছু টাকা পয়সার ক্ষতি হবে, দুনিয়াবি কিছু লস হবে, গুরুত্বপূর্ণ কিছু কাজ সঠিক সময়ে হয়তো করা যাবে না, এই ধরনের ক্ষতি হবে। কিন্তু ফজরের সময় যদি ঘুম থেকে না উঠে ফজরের সালাত যদি আদায় না করে জাহান্নামে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর বান্দা ঘুমাইছে, ফজরের আজান হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, তাও একবারও ঘড়ি দেখে না, উঠে না, তার অর্থ হলো আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই, তাকওয়া ঢুকে নাই। আল্লাহর বান্দার ভিতরে এখনো ঈমান আসছে কিন্তু ঈমানটা কলব পর্যন্ত পৌঁছে নাই, ঈমানটা জাহিরি রয়ে গেছে, বাতেনি হয় নাই, ঈমানটা এখনো তাকওয়ায় রূপান্তরিত হয় নাই। ঈমান যখন তাকওয়ায় পরিণত হয়, ঈমানটা যখন মুত্তাকিনের ঈমানে পরিণত হয়, তখন ইমানের খোরাক যেখানে থাকে ইমান সেদিকে দৌড় দে, যেখানে ইমানের খোরাক পাওয়া যায় সেদিকে ইমান দৌড়া। আজান হলো ইমানদারের খোরাক, মসজিদে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মসজিদের এই আওয়াজগুলো শোনার সাথে সাথে ইমানদারের ইমানের সাথে কালবের সাথে ধাক্কা লেগে যায়, চুম্বকের মতো ইমানদারকে মসজিদের দিকে টানা শুরু করে, মসজিদের দিকে টানে। ইমানদার ইচ্ছা করলেও লেপটা গায়ের উপরে রাখতে পারে না, ইমানদার ইচ্ছা করলেও কম্বলটা গায়ের উপরে রাখতে পারে না, ইমানদার ইচ্ছা করলেও শুয়ে থাকতে পারে না, তার ইমান তাকে টান মেরে ঘুমের থেকে তুলে ফেলে। সুবহানাল্লাহ। রাত্রে ঘুমানোর সময় বাচ্চা মাকে বলতেছে, আম্মা রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয়, বাথরুমে যাওয়ার দরকার হয়, আম্মা আমাকে একটু ডাকি দিবেন। এরকম ছোট বাচ্চা মারে বলতেছে, আম্মা রাত্রে যদি টয়লেটে যাওয়ার আমার দরকার হয়, আপনি আমারে ডাকি দিয়েন, আপনি আমার সাথে একটু যাবেন। মা বলতেছে, বাবা রাত্রিবেলায় যদি তোমার টয়লেটে যাওয়ার দরকার হয়, টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, মা তোমাকে ডাকা লাগবে না, তোমার টয়লেটেই তোমারে ডাকি দিবে, তোমার টয়লেটেই তোমারে তুলে ফেলবো। এবং এমন তোলা তুলবে, মায়ের জন্য অপেক্ষা করা লাগবে না, জিন ভূতের বাহিরে ভয় লাগবে না, দেখবে তোমার টয়লেটের তাগিদেই তুমি দৌড় মারবা, মায় ডাকাও লাগবে না, মায় তোমার সাথে যাওয়াও লাগবে না, তোমার টয়লেটেই তোমারে নিয়ে যাবে জায়গা মতো। ইমানদারের ইমান এমন এক জিনিস, ইমান যদি ভিতরে থাকে, ইমানদারের খোরাক, ইমানের খোরাক যেদিকে পাওয়া যাইব, ইমানের টান দিয়ে ওইদিকে নিয়ে যাইব। আপনি ইচ্ছা করলেও নিজের ধরে রাখতে পারবেন না। যেমন এখানে ইমানের খোরাক চলতেছে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে, এটা ইমানদারের ইমানের খোরাক। যার ভিতরে ইমান আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, হাজারো চেষ্টা করলেও বাড়িতে বসে থাকতে পারবে না, হাজার চেষ্টা করলেও দোকানে বসে থাকতে পারবে না, হাজার চেষ্টা করলেও রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না, তার ইমানেই তার টানে এখানে নিয়ে আসবো। ইমান বলবো, এখানে আমার খোরাক চলতেছে, এখানে কোরআনে কারীমের আলোচনা চলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোচনা চলতেছে, আমি এখানে যাই। ফজরের আজান যখন শুনবে, ইমানদারের অন্তর থেকে ইমানদারকে ইমানেই টানে তুলবে। যেই ইমান আমাকে আপনাকে ফজরের নামাজে তুলতে পারে না, যে ইমান আমাকে আপনাকে কয়েক গজ দূরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান এখান থেকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে নিতে পারবে না। এই ইমান এত দুর্বল হয়ে গেছে যে এখান থেকে এখানে মসজিদ টানিয়ে আনতে পারে না। ওই ইমান হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আমার আপনার ইমান জান্নাত নেওয়ার উপযোগী কিনা এটা পরীক্ষা করার মাধ্যম হলো এটা। যদি আমার ইমান আমাকে আজানের সাথে সাথে মসজিদের দিকে টানে, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের দিকে টানে, বুঝতে হবে আমার এই ইমান আমার জান্নাতেও নিতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইমান মাফার থার্মোমিটার দিয়ে দিচ্ছেন। জ্বর মাফি না আমরা, জ্বর মাফার মেশিনকে কি বলে? জি মাশাআল্লাহ, দেখছেন এই দেশের সবাই ডাক্তারিও জানে, চিকিৎসা বিজ্ঞানও খুব পণ্ডিত, যে সবাই জানা। প্রেশার মাফার মেশিন আছে না? মেশিনে প্রেশার মাফা যায়, ডায়াবেটিস মাফার, কোলেস্টেরল মাফার, সবকিছু মাফার মেশিন আছে। আমার আপনার ইমান মাফারও মেশিন আছে, ওই মেশিনে দিলেই বোঝা যাবে আমার আপনার ইমান কতটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষাটাও নেবেন মেশিনের সাহায্যে। ইমানের পরীক্ষা হয় কিসের মাধ্যমে? আমার আপনার ইমান মাপার মেশিন হলো দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। বান্দা যদি কোন মুমিন যদি ফজরের জামাতে আর এশার জামাতে হাজির হইতে না পারে, ওই মুমিন নিশ্চিত করে ধরে রাখো তোমার ভিতরে ইমান নাই, তোমার ইমানে মুনাফিকি ঢুকে গেছে, তোমার ইমান আর সুস্থ ইমান নাই, তোমার ইমানের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। যার ইমানে মুনাফিকি ঢুকছে ওই ইমানদার কোনদিন ফজরের জামাতে আসতে পারবে না, এশার জামাতে আসতে পারে না। এশা এবং ফজরের জামাতে যিনি হাজির হইতে পারবেন, বুঝতে হবে তার ইমান এখনো কিছুটা সতেজ আছে। ফজরে নাই এশায় নাই, বুঝতে হবে ইমানের মধ্যে রোগাক্রান্ত, ইমান প্যারালাইজড হয়ে গেছে, ইমান বিছানায় শুয়ে গেছে, ইমান এখন আর উঠতে পারে না। এরকম অসুস্থ ইমান নিজেই চলতে পারে না, এই ইমান আমাকে জান্নাতেও নিতে পারে না। এজন্য প্রতিদিন ইমান মাফি ফেলবেন, আমার আপনার ইমান কতটুকু আছে। যদি এশা এবং ফজরে যাইতে পারি বুঝতে হবে ইমান কিছুটা আছে, যদি এশায়ও নাই ফজরেও নাই বুঝতে হবে ইমানের অবস্থা খুব খারাপ, ইমানের চিকিৎসা দরকার। কবরের মধ্যে ইমানের পরীক্ষা হবে, হবে না? মারা যাওয়ার পরে যে পরীক্ষাটা হবে কবরে, এটা কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, দেখছেন কসবা পর্যন্ত প্রশ্ন আউট হয়েছে, চলে আসছে, সবাই পাই গেছে। প্রশ্ন কয়টা? তিনটা। উত্তরটা বলেন দেখি। প্রশ্ন বলতে বলি নাই, উত্তর বলতে বলছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যাহ। সুবহানাল্লাহ, এটা উত্তর দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? জি, সবাই ভয় করে ইনশাআল্লাহ কয় না। উত্তর দিব কোথা থেকে, দেওয়ার আগেই ভয় পাই গেছে। উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে প্রশ্ন তিনটা করতে কতক্ষণ সময় লাগবে? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা কতক্ষণ লাগবে? এক মিনিটও তো লাগে না। উত্তর দিয়ে দিলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা, কতক্ষণ লাগবে? অর্থাৎ প্রশ্ন এবং উত্তর মিলিয়ে এক মিনিটও লাগবে না। তাহলে এই অল্প সময়ের ভিতরে এমন একটা পরীক্ষা, অল্প সময়ের ভিতরে আপনার 60-70 বছরের আমলের সব খতিয়ান বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, মেশিনে দিলে যেমন আপনার ব্লাড দিলে সব বাহির হয়ে যায় অল্প কতক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক একই ভাবে আমার আপনার ইমানের অবস্থা কেমন। ইমানের অবস্থাটা কেমন এটা সামান্য একটু পরীক্ষা করলে, সামান্য এই এক মিনিটের মধ্যে পুরা জিন্দগির 60-70 বছরের পুরা খতিয়ান আমার আপনার বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাত রান্না করতেছেন এক মন, 40 কেজি একসাথে রান্না করতে দিচ্ছেন, ভাতের অবস্থা কেমন, কতটুকু হয়েছে, সবগুলো টিভি টিভি দেখতে হবে, কয়টা দেখা লাগবে, মাত্র একটা দুটো দেখলে বুঝতে পারবেন পুরা 40 কেজি পুরা এক মন ভাতের কি খবর। মাত্র একটা দুটো টিপ দিলে বোঝা যায় পুরা এক মন ছাগলের অবস্থা কি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মাত্র তিনটা ছোট ছোট কোশ্চেন, এর মাধ্যমে আমার আপনার সমস্ত খবর বের করে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য কবরে সারাক্ষণ আপনাকে দিয়ে 3 ঘন্টার পরীক্ষা দেওয়া লাগবে না, 4 ঘন্টার পরীক্ষা দেওয়া লাগবে না, পরীক্ষাটা মাত্র 1 মিনিটে শেষ, ডিজিটাল পরীক্ষা। আল্লাহ আকবার। এজন্য ইমানটা এমন ভাবে তৈরি করতে হবে যে ইমানে আমাকে আপনাকে জান্নাতে নিতে পারে। এই ইমানটা যদি তাকওয়ার পর্যায়ে না পৌঁছে, ইমানদার সুদ খায়, ইমানদার এরকম ইমানদার আছে নেই, তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, অন্যান্য এলাকায় হয়তো আছে, ইমানদার আবার সুদও খায়, এরকম ইমানদারের ভিতরে তাকওয়া আছে কিনা? তাকওয়াই যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, সুদ খাইতে পারত না। কারণ সুদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সুদখোররা জাহান্নামে এমন ভাবে প্রবেশ করবে আর কোনোদিন বাহির হবে না। সুদখোররা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। কোরআন কারিমে 3টা অপরাধের ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা আল্লাহ বলছেন, মানে গুনার মাত্রাটা এত কঠিন এজন্য স্থায়ী জাহান্নামের হুমকি দিছেন আল্লাহ পাক। 3টা অপরাধ, একটা অপরাধ হলো সুদ, সুদ খাওয়া, আরেকটা অপরাধ হলো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, ফারাইজের ক্ষেত্রে কম বেশি করা, বোনের সম্পদ ঠিক মতো না দেওয়া, ভাইয়ের সম্পদ ঠিক মতো না দেওয়া, ফুফুর সম্পদ না দেওয়া, চাচার সম্পদ না দেওয়া, কম বেশি করা। আরেকটা হলো কোন ইমানদার মানুষকে হত্যা করা, মানুষ মারা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যে মানুষ হত্যা করা, ইমানদারদেরকে মারা, এই ব্যাপারেও আল্লাহ পাক বলছেন স্থায়ী জাহান্নাম। তাহলে যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন তিনি সুদ খাইতে পারেন? তাহলে যিনি সুদ খান বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আসে নাই। যিনি গোশ খান ইমানদার, আবার গোশ খায়, এরকম ইমানদার আছে না? পরে খালি ইমানদার না, নামাজিও আছে, নামাজও পড়ে গোশ খায়, এরকম আছে না? দাঁড়িও আছে, টুপিও আছে, গোশ খায়, এরকমও আছে। আবার প্রতি বছর হজে যায়, গোশ খায়, প্রতি বছর হজে যায়, এরকম ইমানদারও আছে। তাহলে তিনি যত নামাজে পড়েন না কেন, যত হজ করেন না কেন, যত দান সদাকা করেন না কেন, তার ভিতরে তাকওয়া আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। আল্লাহর ভয় যদি আসত তিনি গোশ খাইতে পারতেন না। আল্লাহর ভয় যদি থাকতো তিনি দুর্নীতি করতে পারতেন না। দুর্নীতি যদি মানুষের ভিতরে, মুমিনের ভিতরে তাকওয়া তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি হয়, মানুষ কখনো দুর্নীতি করতে পারবে না। এজন্য দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়া ভিত্তিক সমাজ তৈরি করতে হয়। তাকওয়া ভিত্তিক হইলে মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় এসে যাবে, মানুষ নিজের থেকেই অপরাধ ছেড়ে দিবে, দুর্নীতি ছেড়ে দিবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে গেছেন হাঁটার জন্য, যে ঘটনা আপনারা সবাই জানেন। মা তার মেয়েকে বলতেছে সকালবেলায় দুধের মধ্যে পানি মিশানোর জন্য, দুধের মধ্যে পানি মিশাই দেওয়ার জন্য। মা বলতেছে সকালবেলায় ওমরের বাহিনী, ওমরের সৈন্যরা আসার আগেই তুমি দুধ বিক্রি করে চলে আসবা, ওমরের সৈন্যরা টেরও পাবে না, পানি মিশাই দিবা। মেয়ে বলতেছে আম্মা ওমরের সৈন্যরা হয়তো দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে ফেলবেন যে আমি যে দুধের মধ্যে পানি মিশাইতেছি। তাহলে এই মেয়েকে আইন কানুন দিয়ে, ওমরের সৈন্যের ভয় দেখিয়ে দুর্নীতি মুক্ত করা হয় নাই। দুর্নীতি মুক্ত করা হয়েছে কি দিয়ে? তাকওয়া দিয়ে। আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়েছে। আল্লাহর ভয় তৈরি হওয়ার কারণে সে বলতেছে যে ওমরের সৈন্য যদি আমাকে সকালবেলায় নাও দেখে, কিন্তু আমার আল্লাহ দেখে যাবে। তাহলে আমি যদি দুর্নীতি করি, অপরাধ করি, এটা দুনিয়ার পুলিশের টান না পাক, গোয়েন্দা বাহিনী টের না পাক, কেউ টের না পাক, কিন্তু আমার আল্লাহ টের পেয়ে যাবেন। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমার আল্লাহ ক্যামেরা বসায় রেখেছেন, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণকারী, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। যিনি আল্লাহকে ভয় করেন, যার ভিতরে তাকওয়া আছে, তিনি মদ খাইতে পারেন না, তিনি মদ পান করতে পারেন, মাদকাসক্ত হইতে পারেন। আল্লাহর ভয় যদি থাকে কখনো মদ মুখে নিতে পারে না, মাদক মুখে নিতে পারে না, মাদকের ব্যবসা করতে পারে না, মাদকের চোরাচালানি করতে পারে না, কোন ট্যাবলেট কে খাওয়া যাবে? আল্লাহর ভয় থাকলে, তাকওয়া থাকলে কোন মাদকের দ্বারে কাছেও যাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক সূরা আল মায়েদা 90-91 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মাদক হলো মিন আমালে শয়তান, এটা আমালে শয়তান, এটা শয়তানের কাজ, এটা মানুষের কাজ না। এজন্য মাদকাসক্ত ব্যক্তি, তিনি আর মানুষ থাকে না, তিনি শয়তান হয়ে যান, এই জন্যই মিন আমালের শয়তান বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন ফাজতানি বুহুল আল্লাকুম তুফলিহুন, যেই সমাজ মাদকাসক্ত মুক্ত হবে, মাদক মুক্ত সমাজ হবে, সেই সমাজ সফল সমাজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা নিজের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে, ছেলেমেয়েরা মাদকাসক্ত হচ্ছে কিনা, আমার ছেলেমেয়ে মদপান করে কিনা, মাদকের সাথে জড়িত হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ পাক জান্নাত রেখেছেন কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। তাকওয়া তৈরি না হলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছেন, আরেকটু দিয়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছেন। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, কিন্তু আহালকে বাঁচাইলাম না। আমাদের অবস্থা এমন যে নিজে মসজিদে এসে বসে আছেন, ফজরের সময় সবার আগে উঠে প্রথম কাতারে বসে আছেন, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী নামাজ পড়তে উঠছে কিনা, তারা নামাজ পড়ছে কিনা ফজরের, সে খবর নাই। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তৎপর, কিন্তু আমার আহাল, আমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচলো কিনা, সেই খবর আমাদের ভিতরে থাকে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাহ, হে ইমানদারগণ, তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকেও আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচার সাথে সাথে পরিবার পরিজন আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নিজে যেমন শেরেক মুক্ত হইতে হবে, আহালকেও শেরেক করতে দেওয়া যাবে না। এজন্য ছেলে মেয়েকে প্রথমেই শিখাইতে হবে তাওহীদ কি জিনিস, শেরেক কি জিনিস, এই বিষয়গুলো আগে ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে। যেমন লোকমান আলাইহিসসালাম প্রথম ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছিলেন, ছেলেকে লক্ষ্য করে লোকমান আলাইহিসসালাম বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় ছেলে, খবরদার আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরকটা হলো জমিনে সবচেয়ে বড় দুর্নীতি, সবচেয়ে বড় জুলুম, শিরক হলো জমিনে সবচেয়ে বড় জুলুম। সুতরাং এই জুলুম সম্পর্কে, দুর্নীতি সম্পর্কে সচেতন করা, এটা মা বাবার উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে, বলে হুজুর এখন তো নামাজ পড়তে বলি কিন্তু নামাজ পড়ে, এখন তো আমার কথা শুনে না। অথচ যে সময় আমার কথা শুনতো, যে সময় আমার কথা মানত, সেই সময় আমি নামাজের নির্দেশ দিই নাই। সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে কয় বছর বয়সে? সাত বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাবঈন, তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স সাত বছর, সাত বছর হলে তাকে নামাজের নির্দেশ দিতে থাকো, দশ বছর হলে তার জন্য নামাজকে বাধ্যতামূলক করে দাও, দশ বছর থেকে যেন কোনো অবস্থায় নামাজ পরিত্যাগ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেছেন কার কাছে বলেন দেখি? কথা কয় না, আমার কথা বুঝেন নাই। সর্বপ্রথম দাওয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কার কাছে গেছেন? হ্যাঁ, প্রথম আহলের কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে মক্কায় নবুয়ত পাইছেন, মদিনায় দৌড় দেন নাই। দাওয়াতটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, নিজের আহলের কাছে। এই জন্য আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা জরুরি বিষয়। আহলকে জাহান্নামের আগুন থেকে না বাঁচিয়ে নিজে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে শুধু পরিবার আত্মীয় স্বজন তাদের মধ্যে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ, আপনার আত্মীয় স্বজনদেরকেও আপনি সতর্ক করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডেকে ডেকে প্রত্যেকটা কাউমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেছেন। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচা জরুরি, ঠিক একইভাবে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াত এবং হাদিসে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমরা যদি সারা রাতও আলোচনা করি, কয়েক মাসও ধরে জান্নাত জাহান্নামের আলোচনা করি, তাও আয়াত আর হাদিস শেষ করা যাবে না। আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে আর জাহান্নাম থেকে পানা চাইতে হবে। কোন জান্নাত চাইবো আল্লাহর কাছে? জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই। জান্নাত চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। এজন্য জান্নাতে যাওয়ার যে কাজগুলো, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে, ঈমানটা ঠিক করতে হবে, শিরক মুক্ত ঈমান লাগবে, আমলটা আমলে সালেহ লাগবে। না হয় এই দুটো যদি ঠিক না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আমাদেরকে জাহান্নামের সেই আযাব আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।